নৈবাত্মনো প্রভুরয়ং নিজলাভকরুণাম মানম জনাদ বিদুষো করুণো বিনীতে যজ্জজ্জনো ভগবতে বিদধি তমানম তচ্চাত্মনে পতিমুখস্য যথা মুখস্যি। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, কপটতা আশ্রয় করে বেশি দিন গুপ্তভাবে গৌরীয় শ্রবণ কীর্তন সদনে ছদ্মবেশে থাকা যায় না। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, কপটতার আশ্রয় করে বেশি দিন ছদ্মবেশে গৌরীয় শ্রবণ কীর্তন সদনে গুপ্তভাবে থাকা যায় না, শীঘ্রই তার আসল স্বরূপের উদ্বোধন হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়। শিষ্যলোক সরস্বতী ঠাকুর জানিয়েছেন, অগাসুর বকাসুর পুতনা প্রলম্বাসুর তারা প্রথমে সকলেই প্রাকমুখে আমরা কৃষ্ণের নিজজন বলে তারা পরিচয় দিয়েছিলেন। শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, অগাসুর বকাসুর পুতনা প্রলম্বাসুর এরা প্রত্যেকেই প্রাকমুখে আমরা কৃষ্ণের নিজজন, আমাদেরকে দেখুন আমরা কৃষ্ণের নিজজন, এইভাবে তারা পরিচয় দিয়েছিলেন। কিন্তু খুব শীঘ্রই তাদের আসল স্বরূপটা খুলে গিয়েছিল, বোঝা গেছিল যে এরা কৃষ্ণের আদৌ নিজজন নয়, আরা কৃষ্ণ স্বরূপকে ধ্বংস করার জন্য ব্যস্ত হয়েছিলেন। অসুর রাক্ষস এরা সব জানেন না, অপ্রাকৃত কৃষ্ণের স্বরূপকে ধ্বংস করা যায় না, কিন্তু তারা চাইতেন সর্বদা এটাকে ধ্বংস করে দাও, তাহলে আমাদের যে ব্যভিচার অত্যাচার স্বেচ্ছাচারিতা এটা আমরা নির্দ্বিধায় চালাতে পারবো, আমাদেরকে নজর রাখার মতো কেউ আর নেই, আমরা যা খুশি করবো। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর কথা জানিয়েছিলেন যে সকলেই তো তিলক মালা ইত্যাদি গ্রহণ করেন, সকলেই গুরুচরণে দীক্ষা গ্রহণ করেছেন, মালা জপ করছেন, কিন্তু কি করে বোঝা যাবে কে গুরু বৈষ্ণবের বিরুদ্ধ ভাব সম্পন্ন, কি করে আমরা ধরব? শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, যদি দেখা যায় তিনি গৌরু বৈষ্ণবের মনোভীষ্ট, গুরু বৈষ্ণবের সিদ্ধান্ত, গুরু বৈষ্ণবের আচরণ আদর্শের গুপ্তভাবে বিরোধিতা করছেন, প্রকাশ্যে সবাই আছেন সবই করছেন, কিন্তু গুপ্তভাবে শুদ্ধ গুরু বৈষ্ণবের আচার আদর্শ সিদ্ধান্তকে তারা ধ্বংস করে দিতে চাইছেন গুপ্তভাবে, তাদেরকে জানবেন এরা হচ্ছে কৃষ্ণ বিমুখ দুর্মুখ জন। এই জন্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমূর ঠাকুর জানিয়েছেন যে কৃষ্ণ বিমুখ নিজজনে জানি পর। আজকে শ্রীল মহারাজের তিরোভাবের যে বিরহ যন্ত্রণা সেটা আমার হৃদয়তে সেরকমভাবে অনুভূত হচ্ছে না, তার কারণ আমার সম্বন্ধ জ্ঞানের অভাব। শ্রীল মহারাজ আমাকে খুব ভালোবাসতেন, একথা আমি বারবার মাইকে বলতে চাই। শ্রীল মহারাজ আমাকে খুব ভালোবাসতেন, মহারাজ আমাকে খুব কাছে ডাকতেন ইত্যাদি আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলতে চাই। এর কারণ হলো আমি প্রমাণ করতে চাই আমি একজন বিরাট বড় বৈষ্ণব হয়ে গেছি, তিনি আমাকে ভালোবাসতেন, তিনি আমাকে ভালোবাসতেন, এই কথাটা রিপিটেডলি আমি বলতে চাই আপনাদের সামনে, এইটা প্রমাণ করতে চাই যে তিনি আমাকে ভালোবাসতেন অর্থাৎ আপনারা জেনে নিন আমি একজন বড় বৈষ্ণব। কিন্তু বাস্তব কথা হলো এই যে তিনি আমাকে ভালোবাসতেন, তিনি বৈষ্ণব, এটা স্বাভাবিক, বৈষ্ণব সবাইকেই ভালোবাসেন, আমার মতো পতিতজনকে ভালোবাসবেন এটা আর বলার কোনো কথা নেই। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ বাবু সম্বন্ধে অনেক কথা বলা আছে, গুরু বৈষ্ণব সম্বন্ধে অনেক শ্লোক ভাগবতের সমস্ত আছে, সেখানে পাত্রা পাত্র বিচারানাম ন কুরুতে ন স পরম বিক্ষতে দেয়া দেহ বিমর্শক ন হি ন বা কাল ও প্রত্যক্ষ প্রভু ইত্যাদি অনেক শ্লোক চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আছে। তাতে চৈতন্য মহাপ্রভুর গণ যারা আছেন, পার্ষদগণ বা ভক্তগণ, যারা পরবর্তীকালে আমাদের সামনে কৃপা করবার জন্য এসছেন, তাদের করুণা চৈতন্য মহাপ্রভুতে কম কিছু নয়, বরঞ্চ বেশি বলা যায়। আমি তাকে কতটা ভালোবাসতাম সেই হিসাব নিকাশটা আমি করতে চাইছি না। তিনি আমাকে ভালোবাসতেন, এটা আপনাদের সামনে খালি বারবার অ্যাডভার্টাইজমেন্ট করছি আমি। আমি তাকে কতটা ভালোবাসতাম সেইটি হচ্ছে কোয়েশ্চেন, তাতেই প্রমাণিত হবে যে আমি কত বড় গুরু বৈষ্ণবের সেবক, এই কথাটা প্রমাণিত হয়। নচেত কোনোরকমভাবে এটা প্রমাণিত হয় না। আমাদের গুরুবর্গের কাছ থেকে জেনেছি শ্রীল স্বরূপ গোসাঁয়ের যে সিদ্ধান্তের যে কষ্টিপাথর আছে, শ্রীল স্বরূপ গোসাঁই গৌড়ীয় সম্প্রদায়ের বৈভব সংরক্ষণৈক আচার্য, সেই সংরক্ষণৈক আচার্য যিনি স্বরূপ গোসাঁই, যাকে চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়েছিলেন, তার আনুগত্যে আমরা আমাদের গৌড়ীয় সম্প্রদায়কে সংরক্ষণ করতে চাই। সেখানে বলা হচ্ছে এই স্বরূপ গোসাঁয়ের যে বিচারের যে কষ্টিপাথর, সেই স্বরূপ গোসাঁয়ের বিচারের কষ্টিপাথরে যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমাকে আপনারা বৈষ্ণব বলে মনে করতে পারেন, নচেত নয়, কোনোরকমভাবেই সম্ভব নয়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম আজকে, কালকে যে শ্লোক বলেছিলাম তার দুজনের মধ্যে একটা সম্বন্ধ সূত্র সুন্দর রয়েছে। এখানে বলা হচ্ছে, শ্লোকের ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগে, কালকেও একটা শ্লোকের উচ্চারণ করেছিলাম, ভক্তি স্তয়ী স্থিরতারা, ভক্তি স্তয়ী স্থিরতারা ভগবান যদি সাধ দৈবেন ফলতি হৃদয়ে দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতি আসমান ধর্মার্থ কামগতয়ো সময়ো প্রতীক্ষা ধর্মার্থ কামগতয়ো সময়ো প্রতীক্ষা। আর আজকে বলেছিলাম কি, আজকে যে শ্লোক, নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ, নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ, মানম জনাদবিদিশো করুণো বিনীতে যজ্জজন ভগবতে বিদধীতমানম তাচাত্মনে প্রতিমুখস্য যথামুখস্য। কালকে বলা হয়েছিল যদি কাউর হৃদয়ে ছিল বিষ্ণু গোস্বামী মহারাজের মধ্যে মত ভক্তি, শুদ্ধ ভক্তি স্থিরতারা অর্থাৎ দৃঢ়ভাবে বাসা বাঁধে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি তার অনন্য ভালোবাসা, সেটি তার অনন্য শরণাগতি, সেটি তার স্বরূপ লক্ষণ। এ স্বরূপ লক্ষণ তিনি যাকে যার কাছে উন্মোচন করেছেন সেই জানতে পেরেছেন। বাকি যদি 40 বছর 50 বছর তিনি বলেন আমি তার সঙ্গে থেকেছিলাম, তথাপি তার হৃদয়ের ভাবকে তিনি উপলব্ধি করতে পারেননি, বড় মুশকিল কথা। সেখানে বলা হচ্ছে যে যদি নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবান তুমি নিজ লাভে পূর্ণ, আর বৈষ্ণবগণ দেখবেন সদা নিজ লাভে পূর্ণ, নিজ লাভে পূর্ণ তারা কেন বলছেন, ভক্তি তাদের হৃদয়েতে সম্যক রূপে বাসা বেঁধেছেন, আর এই ভক্তিকে বলা হয় সা অমৃত স্বরূপা, ভক্তিকে বলা হয়েছে সা অমৃত স্বরূপা। এই অমৃত স্বরূপা যে ভক্তি, এটাকেই অমৃত বলা হয়েছে। ভগবান শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণেতে গোপিকাগণকে বলেছেন, মই ভক্তির হি ভূতানাম অমৃত ত্বায় কল্পতি, আমার প্রতি জীবগণের যে অনন্য ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এই ভক্তি বা ভালোবাসাটাই হচ্ছে বাস্তব অমৃত, যেটাকে অমৃত বলে আপনারা দৌড়াচ্ছেন, জীবন যৌবন সমস্তগুলোকে নষ্ট করছেন, সেটা বাস্তবিক অমৃত নয়। ভক্তিবিনোদ ঠাকুর এ নিয়ে গোদ্রুম ভজনে সুন্দরভাবে উপদেশ করছে, ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত্য মনুখন হাসপরম তেজ অন্ন কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন জীবিত। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন জীবন যৌবন টাকা পয়সা ধন দৌলত জানিয়ে আপনারা সময়কে নষ্ট করছেন, এখন বুঝতে পারছেন না, যেদিন শ্রীল বিষ্ণু গোস্বামী মহারাজের পূর্ণ কৃপা লাভ করবেন, অর্থাৎ আমি বলতে চাইছি শ্রীল বামন গোস্বামী মহারাজের পূর্ণ কৃপা লাভ করবেন, অর্থাৎ আমি বলতে চাইছি পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের কৃপা লাভ করবেন, কারণ তিনজন একই প্ল্যাটফর্মে রয়েছে। শ্রীল বামন গোস্বামী মহারাজকে তিনি পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ থেকে এক চুল নূন অনুভব করতেন না, এটাই তার গুরুদর্শন। আর এই গুরুদর্শন যদি আমাদের হৃদয়কে স্পর্শ করে নিশ্চিত পরিমাণে জানবেন এই জন্মেই আমাদের সিদ্ধি অনিবার্য, এ কোনো আটকাতে পারবে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু তুমি তো নিজ লাভে পূর্ণ, তথাপি জনগণের কাছ থেকে তুমি যে পুজো অর্চন আদি এই সব নাও উপহার উপঢৌকন, এর কারণ হলো তাদেরকে কৃপা করা, অন্য কিছু নয়। যেমন দর্পণেতে মানুষ নিজের মুখটাকে যেমনভাবে দেখবে সেরকমভাবে দেখে, বেদান্ত সূত্র বলছেন ঠিক যেমনভাবে নিজের মুখটাকে দেখবে, যেমনভাবে নিজের মুখটাকে দেখবে দর্পণেতে ঠিক সেরকম দেখতে পাবে, অন্য কিছু দেখতে পাবে না। সেরকম ভগবান এবং শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয় এক, ভগবানের হৃদয় তো গুণ্ডিচা মন্দির মার্জন করে ভগবান দেখিয়ে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু কতটা নির্মল। সেখানে বলা রয়েছে চৈতন্য চরিতামৃততে যে গুণ্ডিচা মন্দিরকে এমনভাবে পরিষ্কার করলেন, সেখানে বলা রয়েছে নিজের নির্মল হৃদয় যেন বাহিরে মেলিল, এত পরিষ্কার করলেন যে নিজের নির্মল হৃদয়টাকে যেন খুলে দেখাচ্ছেন, দেখো আমার হৃদয় কত পরিষ্কার, তোমাদের হৃদয় এরকম পরিষ্কার হতে হবে, তা নাহলে ভগবত ভজন সম্ভব না, অর্থাৎ হৃদয়তে হৃদয় সিংহাসনে ভগবানকে স্থাপন করা যাবে না। সেখানে বলছেন যেমন দর্পণে নিজ মুখকে যেমন দেখায় তেমন দেখে, সেরকম গুরু বৈষ্ণব অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণব এবং ভগবানের সম্মুখে আপনারা যেমন যেমন তার প্রতি ভালোবাসা যেমন প্রতি ব্যবহার দেখাবেন ঠিক তেমন পরিমাণে আপনারা তার প্রতিদান পাবেন। কালকে শ্লোকে আলোচনা করা হয়েছিল যদি কার হৃদয়েতে ছিল ভক্তি বেদান্ত বিষ্ণু গোস্বামী মহারাজের মতো এরকম অনন্য ভক্তি স্থিরতারা ভাব লাভ করে হৃদয়তে স্থিরভাবে বাসা বাঁধে, তাহলে দেখবেন আপনাদের আর অর্থ করি মঠ কীভাবে চালাবো, আমার তো এত ম্যানেজমেন্ট করে আমি হয়রান হয়ে গেছি, আপনারা এখন করুন, এ ধরনের প্রশ্নটা আসবেন। অনেকেই বলেন আমাকে ঝামেলায় ফেলবেন না, আমি একটু শান্তিতে থাকতে চাই, একটু আনন্দে থাকতে, আপনারা যা করছেন করুন, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। প্রভুপাদ বলছেন যার হৃদয়তে এরকম ভাব আছে আমাকে একটু শান্তিতে থাকতে দিন, তার মধ্যে প্যাসিভ কাম আছে, প্রভুপাদ বলছেন তার মধ্যে লুকায়িত হয় প্যাসিভ কাম আছে, গুপ্ত কাম, তা নাহলে তিনি কেন বলছেন আমাকে শান্তিতে থাকতে দিন। যখন আমাদের কীর্তনদের পরিষ্কার বলছেন তোমার সেবায় দুঃখ হয় যত সেহত পরম সুখ, সেটা বামন গোস্বামী মহারাজ এই কথাটা বলতেন, কিন্তু আমি কেন বলতে চাই আমাকে আপনারা ঝামেলার মধ্যে জড়াবেন না, শান্তিতে থাকতে দিন, তার কারণ আমার মধ্যে অন্নবিলাস আছে, গুরু বৈষ্ণবের সেবার যে বৃত্তি সেটার মধ্যে সমগ্র পরিস্ফুটিত হয় নাই, যার জন্য আমার মধ্যে এইসব কথাগুলো প্রকাশিত হয়। তা নাহলে গুরু বৈষ্ণবের জন্য প্রাণ দেওয়া, শ্রীল বিষ্ণু মহারাজ যেমন করেছেন, কোনো দিন তিনি কোনো বিরুদ্ধ সিদ্ধান্তে প্রশ্রয় দেননি, বরঞ্চ যদি তার কোনো জ্যেষ্ঠ ব্যক্তি উল্টো সিদ্ধান্ত বলে থাকেন, যাকে তিনি ভালোবাসেন তাকে গোপনে ডেকে বলতেন, উনি বললেন ও এটা এই বামন গোস্বামী এই কথা বলতেন, এই সিদ্ধান্তটা গ্রহণ করো, প্রভুপাদের এই সিদ্ধান্ত কেশব এটা উনি বলেছেন, কীভাবে বললেন আমি জানি না, তবে এই সিদ্ধান্তটাই ঠিক যেটা নিজে বলে দিতেন। আর যে চঞ্চলতা প্রকাশ করত বলতেন যে চুপচাপ থাকো, সময় হলে দেখবে কৃপা পাবে, লাফালাফি করো না। এরকমভাবে বৈষ্ণবের করুণাটা কী করে বোঝা যায়, মুখে নয়, এই বৈষ্ণবের করুণাটা কেন আমরা আজকে অনুভব করার চেষ্টা করছি, তার কারণ যত পরিমাণে বদ্ধজীবকে তিনি উদ্ধার করার প্রচেষ্টা করেছেন আমার জীবনে তার এক অংশও নাই। তার জীবনে একটা বদ্ধজীবকে কী করে বাঁচাবো, কী করলে ভালো পথ দেখাবো, সৎ পথ, কোনো ব্যক্তি দেখবেন এই ব্যক্তি যদি আমার আশ্রয় গ্রহণ করে তাহলে আমার গ্ল্যামার বাড়বে, আমার পজিশন বাড়বে, র্যাঙ্ক বাড়বে, বড় ফ্যামিলির লোক তিনি, অনেক ধনী ব্যক্তি, কিন্তু মহারাজ কোনোদিন এরকম করেননি। মহারাজকে যেই আসতো সঙ্গে সঙ্গে বলতেন আপনি অপেক্ষা করুন, আপনাকে উপযুক্ত জায়গায় আমি নিয়ে যাব, আপনি তখন বুঝবেন অনুভব। অভয়প্রভুকে তাই করেছেন, অভয়প্রভু যে আছেন যে আমাদের নিমাই তীর্থ গড়িয়া মঠে, তাকে অনেকে বলছে তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নে, তাড়াতাড়ি দীক্ষা নিয়ে, তিনি বলেছেন তুমি চঞ্চলতা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে গুরুদেব দর্শন দেবেন, কৃপা করবেন। তাই তিনি করলেন এবং সদ্গুরুচরণ আশ্রয় পেলেন। কিভাবে তিনি দিন রাত বদ্ধজীব গোলোকে নানান প্রকারেতে শুদ্ধ ভক্তি মার্গে প্রবেশ করাবেন, তার এটা বাস্তবিক প্রচেষ্টা ছিল। কোনো রকম তার মধ্যে কপটতা ছিল না, কপটতা বিন্দুমাত্র গন্ধ ছিল না, তাই তিনি সবচেয়ে বড় বৈষ্ণব বলে আমি মনে করি। বিন্দুমাত্র তার মধ্যে কপটতা বলে কোনো বিষয়বস্তু ছিল না, বড় আশ্চর্যের ব্যাপার। আজকে আমি আমার শিক্ষাগুরু বলে তাকে দাবি করছি, কিন্তু তার কতটা শিক্ষা আমি জীবনে গ্রহণ করেছি সেটাই আপনারা দেখবেন। তা নাহলে আমি প্রমাণ করার চেষ্টা করব আমি তার, তিনি আমার শিক্ষাগুরু, তিনি আমাকে খুব ভালোবাসতেন ইত্যাদি বলবো। এসবে আপনারা কান দেবেন না, আপনারা আমার স্বভাব, আপনারা আমার চরিত্র, আপনারা দেখবেন চৈতন্য মহাপ্রভু এবং গুরুবর্গের আদর্শ আমি সত্যিকারে নিজের জীবনে গ্রহণ করেছি কি না। পরম পূজ্যবাদ আপনার বিষ্ণু মহারাজের মতো, এইটা আপনারা খেয়াল করবেন। অনেক কিছু বলবার থাকলেও আজকে সময়ের অল্পতার জন্য অনেক বৈষ্ণবরা এখানে উপস্থিত হয়েছেন, তিনি আমাকে নিত্য জগৎ থেকে নিষ্কপটে আমাকে কৃপা করুন। কেন এই কথাটা বললেন, কপট কি দুরক ভাই বলছে, কৃপা কি দুরকমে হয় নাকি? বলে হ্যাঁ, কৃপা দুরকম হয়। বৈষ্ণবের কাছে যারা কপট হৃদয় নিয়ে উপস্থিত হন তাদেরকে কপট কৃপা করেন, আর যারা বিশুদ্ধ হৃদয় নিয়ে তার কাছে অনুগমন করেন, অভিগমন করেন, তাদেরকে বাস্তব কৃপা করেন। এই সম্বন্ধে অনেক হরিকথা আলোচনা করা যায়। যদি আজকে সন্ধেবেলা আপনারা আমাকে কৃপা করেন তাহলে এই সম্বন্ধে কিছু আলোচনা করার ইচ্ছা রইল, বৈষ্ণবের বাস্তব কৃপা স্বরূপ আর বঞ্চনা স্বরূপ এই সম্বন্ধে আলোচনা করার ইচ্ছা রইল। আজকে আপনাদের কাছে সকালের কাছে কৃপা ভিক্ষা চাই, শ্রীল বিষ্ণু মহারাজ আমাকে অনন্যভাবে কৃপা করুন। বাঞ্ছা কল্প দুর্বশ কৃপা সিন্ধু ব্যবচন পতিতানং পাবন ভবৈষ্ণবেভ্যো নমঃ।